তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করানো হইবে। খিতামুহু মিস্ক ওয়ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। ওয়ামিজাজুহু মিন তাসনিম, উহার মিশ্রণ হইবে তাসনিমের। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, ইহা একটি প্রস্রবণ, যা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করে। ইন্নাল লাযীনা আজরামু কানু মিনাল লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী তারা তো মুমিনদেরকে উপহাস করিত। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, এবং উহারা যখন মুমিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত। ওয়াইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, এবং যখন উহাদের আপনজনদের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া। ওয়াইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত ইহারাই তো পথভ্রষ্ট। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠানো হয় নাই। ফালইয়াউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ মুমিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে। আলাল আরাইকি ইয়ানযুরুন, সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া। هل ثوب الكفار ما كانوا يفعلون, কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো।